ঘরের ঘর জনে দুপুর নির্জনে শহরকে বুকে ধরে গ্রাম কেঁদে মরে শোনো নদীর কালো দানে কিসের সন্ধানে নদীর জীবন থেকে নদী যায় সরে আহা নগরে নগরে মেশিনের কোলাহলে